الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের এর সমাজকে নিয়েই আল্লাহ পাকের বিধান নাজিল হয়েছে। পৃথিবীর অন্য কোন জাতির জন্য সরাসরি শরীয়ত নাজিল হয়নি, কারণ তাদের আল্লাহর বিধানের বাইরে স্বেচ্ছাচারিতার কোন সুযোগ দেওয়া হয়নি। গরু, ছাগল, পশু, পক্ষী, আমাদের মতো উমামুন আমসালুকুম, আমাদের মতো আল্লাহ বলছেন তারা আমার এক একটি উম্মত, অর্থাৎ তারা আমার এক একটি সৃষ্টি। সৃষ্টির সংখ্যা যে কত আজ পর্যন্ত পৃথিবীর মানুষ হিসাব করতে পারেন, 18,000 মখলুকাত যেটা বলা হয় এটা একজন ব্যক্তির উক্তি মাত্র, এটি সঠিক পরিসংখ্যান নয়। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, তিনি বিশ্ব চরাচরের প্রতিপালক। বিশ্ব চরাচরে যে কত আছে এর পরিসংখ্যান আল্লাহ বলেননি, আমরাও জানি না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, এই ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সবটারই রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে, বাস এটুকু আল্লাহ বলে দিয়েছেন। কত আছে আধুনিক বৈজ্ঞানিক সভ্যতার বিজ্ঞানীরা আরো তারা তো ইচ্ছা করলে হয়তো হিসাব করতে পারতেন, পারেননি। তো তাদের জন্য পৃথক কোন বিধান আসেনি, বিধান এসছে মানুষের জন্য, কারণ তাদের সঙ্গে মানুষের মৌলিক পার্থক্য এই যে তাদেরকে যা বলা হয়েছে তার বাইরে করার স্বাধীন ইচ্ছা শক্তি তাদেরকে দেওয়া হয়নি। গরু ইচ্ছা করলে সে দেশের প্রেসিডেন্ট হতে পারবে না, সে সাইকেল চড়তে পারবে না, হুন্ডা চালাতে পারবে না, সে রান্না করে ভাত খাবে না, ওকে যা বলা হয়েছে তাই করবে, ও মুখ লাগিয়ে ঘাস খাবে, ও শুকনা বিচালি খাবে, ওর মধ্য থেকেই আল্লাহ পাক তাকে রুজি দান করেছেন। বিচালে খেয়ে গরুর স্বাস্থ্য ভালো হয়, এত শক্তিশালী হয় তা মানুষ তার ধরে দাঁড়াতে পারে না। অথচ ওই বিচালের থেকে চাউল, সে চাউল রান্না করে ঘি ময়দা মাখিয়ে সুন্দরভাবে বিরিয়ানি করে খেয়েও মানুষের গায়ে গরুর মতো শক্তি হয় না। এ সব কিছু আল্লাহর বিধিবিধান, এই বিধিবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নাই। পাখি আকাশে উড়বে, মাছ মাটির নিচে থাকবে, সিংহ জঙ্গলে থাকবে, গরু মানুষের উপকার করবে, গরু ছাগল সবই মানুষের খাদ্য গবাদি পশু হিসেবে ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষকে আল্লাহাক স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, সে ইচ্ছা করলে মদও খেতে পারে, শরবতও খেতে পারে, সে ইচ্ছা করলে দুধও খেতে পারে সেখানে, এমনকি সে নিজের পেশাবও খায়। গরুকে তো নিজের পেশাব খেতে বোধ হয় পছন্দ করে না। মানুষ যেমন সর্বোচ্চ অবয়ব দিয়ে আল্লাহাক তার সৃষ্টি করেছেন, ইচ্ছে করলে সে সর্বনিম্ন স্তরেও চলে যেতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর মধ্যে আল্লাহাক সুন্দর করে আমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, মানুষকে আমি সর্বোত্তম সত্তা দিয়ে সৃষ্টি করেছি, সর্বোত্তম অবয়ব দিয়ে, আবার তাকে আমরা ইচ্ছা করলে সর্বনিম্ন স্তরে নিয়ে যেতে পারি। এই যে উপর নিচে হওয়ার যে স্বাধীনতা, এর কারণ হল তার মুখে আল্লাহাক জ্ঞান দিয়েছেন, লাইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমরা হায়াত ও মওত সৃষ্টি করেছি এজন্য যে তোমাদেরকে আমি পরীক্ষা নেব, তোমাদের মধ্যে কে আহসান, হাসান নয় কিন্তু সর্বাঙ্গ সুন্দর অর্থাৎ সুন্দরতম আমল করে, এটা যাচাই করার জন্য, লাইয়াবলুয়াকুম। এই যাচাইয়ের প্রশ্ন আসে বলেই কিন্তু মানুষের কাছে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, হেদায়ত পাঠিয়েছেন, শরীয়ত পাঠিয়েছেন, লিকুল্লি উম্মতিন শিরাতুম ওয়া মিনহাজা, যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য পৃথক পৃথক শরীয়ত তিনি পাঠিয়েছেন। নূহের যুগে যে শরীয়ত ছিল, ইব্রাহিমের যুগে অনেকটা পরিবর্তন ছিল, ইব্রাহিমের যুগে যে শরীয়ত এসেছিল, মূসার যুগে অনেকটা চেঞ্জ হয়েছে, মূসার যে শরীয়ত ছিল ঈসার আমলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মূসা দাউদ ঈসা এদের সবারই শরীয়তের পূর্ণাঙ্গতা পেয়েছে মোহাম্মদী শরীয়তের কাছে এসে, যাকে আমরা বলছি এক কথায় ইসলাম। ইসলামী শরীয়ত বিগত সকল শরীয়তের পূর্ণাঙ্গ রূপ, এরপরে আর সংশোধন সংযোজন বিয়োজনের কোন আর অবকাশ নেই। এটাই হল আতম ও আকমল, আলিয়াম আকমল তুলাকুম দিন আকুম ও আত্মাম তালাকুম নিয়ামতি ও রদি তুলাকুম ইসলাম দিন। আজকে আমি তোমাদের জন্য তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার দিনকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের বিশ্ব মানবতার জন্য ইসলামকে আমরা দিন হিসেবে মনোনীত করলাম। এই চূড়ান্ত নির্দেশনা আসার পরে পৃথিবীর মানুষের জন্য এখন আর কোন সুযোগ নাই ইসলামের বাইরে। এই হাদিসের ব্যাখ্যায় এই আয়াতটি যখন নাজিল হয় তখন ছিল আল্লাহ রসুলের বিদায় হজ। এই বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল এক জায়গায় বলেছেন, আল্লাহ নফস মুহাম্মদ বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম মান ইয়াসমাউ বি মা উরসিলতু বিহি ইহুদিয়ুন কানা আও নাসরানিয়ান ওয়া ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া লা ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি ইয়াকুনু মিন আসহাবিন্নাহ। রাওয়া মুসলিম। যার হাতে মোহাম্মদের জীবন তার কসম করে আমি বলছি, ইহুদি হোক আর নাসার হোক, যে ব্যক্তি ইয়াসমাউ বি আমার আগমন বার্তা শুনেছে, ওয়ালাইয়ুমিনু আলামা উরসিলতু বিহি আর আমি যা নিয়ে এসেছি ইসলাম তার উপরে ইমান আনল না, অতঃপর সে ওই অবস্থায় মৃত্যুবরণ করল, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। কঠিন কথা এটা দিয়ে বোঝা যাচ্ছে আখিরি নবী আসার পরে পৃথিবীর সমস্ত দিন বাতিল, এখন একটাই মাত্র দিন মানুষের জন্য। হয়তো আপনারা বললেন মুসলমানের জন্যই তো আমাদের নবী, খ্রিস্টানদের নবীকে এক কথায় জবাব, খ্রিস্টানদের নবীও আমার রসুল, ইহুদিদের নবীও আমার রসুল, হিন্দুদের নবীও আমার রসুল, তবে কি পার্থক্য, এই তারা হল উম্মতের দাওয়া আর আমরা হলাম উম্মতে ইজাবা। আমরা আমার রসুলের নেতৃত্ব তার রেসালাতকে স্বীকার করে নিয়েছি, তারা স্বীকার করেনি, এটুকুই পার্থক্য। তারা উম্মতের দাওয়া, তাদের কাছে আমাদের দাওয়াত দিয়ে দিতে হবে, স্বীকার না করেছে বলে যে তাদের নবী নন, এটা নয়। সন্তান পিতাকে অস্বীকার করতে পারে, তাই বলে সন্তান কখনোই পিতার রক্তের সম্পর্ক ছিন্ন করার অধিকার রাখে না, রক্ত থেকেই যাবে। অস্বীকার করার ক্ষমতা ছেলের আছে বলে করতে পারে। ঠিক অনুরূপভাবে শেষ নবীর রেসালাত অস্বীকার করার ক্ষমতা কোনো মানুষের নাই, কারণ নবীর এই শেষ নবীর রেসালাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ভোটাভুটি করে এটা পাওয়া নয়। তিনি বিশ্ব মানবতার নবী, আখেরি নবী, শুধু মুসলমানের নয়, বিশ্ব মানবতার নবী, সকল মানুষের নবী। উরসুল তো ইলাল খালকি কুল্লিহি, সমস্ত সৃষ্টি জগতের নবী, শুধু মানুষ নয়, জিন ইনসানের নবী, এমনকি পশু পাখি পর্যন্ত তার সামনে এসে মাথা নত করত, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, গাছ পর্যন্ত উঠে তার সামনে এসে দাঁড়িয়ে যেত। অতএব তিনি শুধু আপনাদের কতগুলা আনাগুম বানাগুম পড়া মানুষের নবী না, আপনার নবী বলে মানে না না মানেন, আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিয়েছেন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত তিনি একমাত্র নবী আছেন, থাকবেন, হটানোর ক্ষমতা কারো নাই। এই বিধান তিনি দিয়ে গেছেন যে বিধানগুলো প্রতিটি বিধানই চূড়ান্ত, তার বিধানের অন্যতম শ্রেষ্ঠ বিধান হচ্ছে মানুষ পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, নারী পুরুষের বিবাহিত জীবনের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে, মানুষের বংশধারা রক্ষা পাবে। এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের দ্বারা সুন্দরভাবে আবাদ করার জন্য, আর এই আবাদ করার প্রধান মাধ্যমই হচ্ছে মানুষ, আর সেই মানুষের আগমনের রাস্তা হল বৈবাহিক সম্পর্ক। আল্লাহাক এখানে নির্দেশ আকারে বলছেন, ও আন কেহুল আয়ামা মিন কুমা সালেহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিবাহ করিয়ে দাও, আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যাদের যেসব মেয়েদের স্বামী নাই বা যেসব ছেলেদের স্ত্রী নাই তাদেরকে বিবাহ করিয়ে দাও, ইঙ্গিত মুরব্বীদের প্রতি, ইঙ্গিত বন্ধু বান্ধবের প্রতি, কারণ কেউ স্বেচ্ছায় বিয়ের জন্য আগেতে লজ্জা বোধ করে, ছেলেরাও করে মেয়েরাও করে, এজন্য সমাজের দায়িত্ব এটা। এখানে মুখাতাব শুধু কিন্তু বাপ ভাই মা এরা নন, একবারে বন্ধু বান্ধব সবাই, মুসলমান তাদের সমাজে যারা বসবাস করে পরস্পরের প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে, তোমরা তোমাদের ভাইদের, তোমাদের বোনদের যাদের স্বামী নাই বা স্ত্রী নাই তাদেরকে বিবাহ দিয়ে দাও। অসালেহীন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের কৃতদাস দাসীদের মধ্যেও যারা সালেহ সৎকর্মশীল তাদের প্রতি একই হুকুম, যদি ওগুলি এখন নাই। ইয়াকুনু ফুকারা, যদি তোমাদের এই ভাই বা বোনগুলো ফোকারা হয়, মোহতাজ হয়, অভাবগ্রস্ত হয়, ইউগনিহুমুল্লাহ মিন ফাদলে, আল্লাহ পাক স্বীয় অনুগ্রহে তাদেরকে ধনী করবেন, সচ্ছল করে দিবেন। আল্লাহ ওয়াসিউন আলীম, আল্লাহ প্রশস্ত দাতা এবং সর্বজ্ঞ। সান্ত্বনা দিচ্ছেন, ভয় পেও না, টাকা নাই বলে কিসের চিন্তা? ইসলাম এমন ধর্ম নয় যে তোমাকে হাজার হাজার টাকার মালিক হতে হবে, এর প্রমাণ আল্লাহ নবী নিজে দিয়েছেন। সাহাবীদেরকে যুবক ছেলেদের উদ্দেশ্যে তিনি বলছেন, ইয়া মাআশারাশ শাবাব মানাসতা আমিন কুল বাআতা ফালিয়াতাযাওয়াজ লিআন্নু আখাসু আগাদ্দু লিল বাসরি ওয়া হাসানু লিল ফারজি ফাইন লাম ইস্তাতিআ ফালাইকুম বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন মুত্তাফাকুন আলাইহি। হে যুবক শ্রেণী, যাদের মধ্যে স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা রয়েছে তারা বিবাহ করো, কারণ বিবাহ তোমার গুপ্তাঙ্গের নিরাপত্তা স্বরূপ, বিবাহ তোমার দৃষ্টিশক্তি অবনতকারী, যদি তা না পারো তাহলে তুমি সিয়াম রাখো, কারণ সিয়ামটাই তোমার বিবাহের জন্য বড় একটা দেয়াল হবে, পর্দা হবে, একদিন অন্তর একদিন সিয়াম রাখার নির্দেশ দেওয়া হয়। যদি নাকি কোনো কারণবশত কেউ বিবাহ করতে না পারে, আরো নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়দুদ আল ওয়ালুদা ফাইন্নু মুকাথিরুম বিকুম মিনাল উমাম ইয়াউমাল কিয়ামা, তোমরা ওইসব মেয়েদেরকে বিবাহ করো যারা প্রেমময়ী, যারা অধিক সন্তান দায়নি, কারণ আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। আপনি হয়তো ভাববেন তাদের বিয়ের আগে কেমন করে বলতো সন্তান বেশি হয় না কি হয় না, এর অর্থ তা নয়, যে মায়ের সন্তান বেশি সে মেয়েরও সন্তান সাধারণত বেশি হয় বলে ধরে নিতে হবে। শ্বশুর শাশুড়ি বাছাই করবেন তাদের সন্তান বেশি, ধরে নেওয়া যায় তাদের সন্তানদেরও ঠিক অনুরূপভাবে সন্তান হবে, যদি কিনা কোনো রোগ পেরিয়ে থাকে পরে ট্রিটমেন্ট করবেন, এদিকে ইঙ্গিত করা হয়েছে এখানে। ইসলাম বিবাহের প্রতি পুরুষদেরকে মেয়েদেরকে আগ্রহশীল করে তুলছে, আর দুটি সুন্নত নবীদের চিরন্তন সুন্নত, একটা হল বিবাহে আর একটা হল স্ত্রী, এগিয়ে বলে কি বলে সুগন্ধি। সব নবীরাই সুগন্ধি পছন্দ করতেন, আর সব নবীরের দাড়ি পছন্দ করতেন, দাড়ি বিহীন দাড়ি কাটা ছাটা কোন নবী নাই, দাড়িটাও নবীদের সুন্নত, বিবাহটাও নবীদের সুন্নত। কেবল দুই একজন নবীর ভাগ্যে বিবাহ হয়নি, মানে বিবাহের বয়সই পায়নি, ইয়াহিয়া নিহত হয়ে গেলেন যুবক বয়সে, ঈসা আল্লাহ তাকে উঠিয়ে নিলেন, এরকম দুই একটা ব্যতিক্রম ছাড়া সকল নবীর সুন্নত হচ্ছে বিবাহ করা। আর সেই বিবাহটা হয়তো আপনারা ভাববেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, এই দিনের মধ্যে এই সমস্ত দুনিয়াদারি কাজ কেন, বিবাহ করা দুনিয়াদারি কাজ, এইখানে গিয়ে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের বিরাট একটা বিরোধ সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছে রহমানিয়ানা তাদউহা, এই রহবানিয়ত সন্ন্যাসব্রত তারা নিজেরাই এই বেদাত আবিষ্কার করেছে, আল্লাহ তাদের নির্দেশ দেন নাই, ফলে খ্রিস্টানরা মনে করে বিবাহ করাটা দুনিয়াদারি, বিবাহ না করাটাই সবচেয়ে শুদ্ধাচারী। এটা করতে গিয়ে খ্রিস্টান পাদ্রীরা হিন্দু সন্ন্যাসীরা কি অপকর্ম করছে আপনারা যারা পড়াশোনা করেন বইপত্র বুঝতে পারছেন, স্বভাববৃদ্ধ কোন কাজে গেলেই যে মানুষ ঠকবে, এইসব ধর্মতা বাস্তব প্রমাণ। ইসলাম স্বভাব ধর্ম, স্বভাবের বাইরে কোন নির্দেশ ইসলাম দেয়নি, যেহেতু ইসলাম বারবার চেঞ্জ হবে না, এটাই চিরন্তন পূর্ণাঙ্গ, তাই বিয়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। বিয়ে হবে কিসের কিভাবে এ বিষয়ে ছোট্ট একটা ঘটনা বলি, দেখুন এই যে চিন্তাধারাটা তো আজকে নতুন না, এই যে খ্রিস্টানের চিন্তাধারাটা, এটা যারা একটু বেশি দিন তার পরেজগার বলে নিজেদেরকে মনে করে তারা এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে। আল্লাহ রসুল ঘরে আছেন, বাইরে চারজন যুবক দিয়ে বসছে, যে তারা খোঁজ খবর নিল আল্লাহ নবী কেমন ইবাদত করে, তো পছন্দ হল না, কান্নাম তাকাল্লুহা, খুব কম কম মনে করলে এত বড় নবী এত কম কম ইবাদত করলে কি হয় নাকি। একজন বলল আমি উনার নবীর কথা বাদ, নবী তো বড় মানুষ, আল্লাহ নবী বানাইছে, আমরা কি অনুমতি হতে পারব, তো ঠিক আছে আমরা প্রতিজ্ঞা করলাম। একজন বলল আমি দিন রাত খালি সালাতের মধ্যেই থাকবো, খালি ইবাদতই করব, আর একজন বললো আমি ডেলি সিয়াম রাখব, আর একজন বললো আমি বিয়ে শাদী করবো না। আধুনিক যে চিন্তাধারা আজকাল আছে, বহু আগে আল্লাহ নবীর আসার আগে মজদুক বলে একজন বিখ্যাত চিন্তাবিদ জন্ম হয়েছিল পৃথিবীতে, সে বলেছিল পৃথিবীর সমস্ত অপকরণের মূল হচ্ছে দুটা, নারী আর ভূমি, মাটি এ জমি আমার, আল ঠেলে ঠেলে মারামারি, ভূমি বিরোধের কারণে মানুষের মধ্যে বেশি মারামারি হয়, অতএব জমি জমা সব কোন ব্যক্তির মালিকানা চলবে না, সমাজের মালিকানা দিতে হবে। আর একটা বিরোধের কারণ হচ্ছে নারী, এ বউ আমার, এ বউ দিয়ে তাকানো যাবে না, কিন্তু আমার ইচ্ছে হলে তার কাছে যাবো, লাগলো মারামারি। একটা রাষ্ট্র চলে গেল, আপনারা হেলেনের গল্প সবাই শুনছেন, এমনকি ব্রিটিশের সম্রাট সপ্তম জর্জ রাষ্ট্র সেই চলেই গেল একটা মহিলা প্রেমে পড়ে, এরকম বহু ঘটনা দুনিয়াতে ঘটে গেছে। তো সেগুলোর উনি চিন্তা করলেন যে না, এই দুটি আগে হঠাৎ, নারী কারোর ব্যক্তিগত নয় আর জমি কারো ব্যক্তিগত নয়, এটা হওয়াতে পুরো বাগদাদে যে অনাজ সৃষ্টি শুরু হয়েছিল, সমাজ ভেঙে তছনছ হয়ে গেছে। তখন সেখানে আসলেন আল্লাহর রহমত হিসেবে বলতে হবে বাদশাহ নওশেরওয়ান, তিনি এসে ওই মজদুককে ধরে হত্যা করলেন। আর এই সমস্ত কথা তারা বলে সমস্ত চিন্তাবিদ স্কলারগুলোকে ধরে সবগুলো দিলেন, সব মাথা কাটিবে, শয়তান সব সমাজটা ধ্বংস দেবে নাকি তোরা, বিয়ে সাথে বাবা, আরে ছেলে বাপকে মাকে মা বলবে না, ও কি ওটা গরু ছাগল নাকি, এটা মানুষের নৈতিক চিন্তা তো মানুষ, মানুষের আধ্যাত্মিক জীব, মানুষটি পশু নাকি গরু ছাগল নাকি, এই চিন্তা চেতনা কিন্তু বহু পুরনো, আজকে নতুন না। তিনি বেরিয়ে এলেন ঘর থেকে, এই তোমরা এই কথা কে কে বলছিলে, বলে আমরা বলছিলাম। তখন আল্লাহ নবী যে জবাবটা দিয়েছিলেন, এই জবাবটা বড় চমৎকার, তিনি বলছেন আল্লাহে ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া তাকাকুম লাহু ওয়ালাকিন্নি আসুমু ওয়া আফতারু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া তাযাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। দেখো আমি তোমাদের মধ্যে সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি এবং সবার চাইতে বেশি তাকওয়াশীল। আমি সিয়াম রাখি, ইফতার করি, সলাত আদায় করি, ঘুমও পড়ি, আমি বিবাহ করেছি, সন্তানের বাপ হয়েছি। অতএব আমার রাগিবান সুন্নতি ফেলাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত তরক করল সে আমার দলভুক্ত নয়। এই একটা হাদিস যথেষ্ট নয় কি? আপনি ইচ্ছা করলেও পারবেন না। অনেক আছে আমাদের এই সমাজেই দেখছি, বুড়া হয়ে গেছে বিয়ে করেনি, টাকা পয়সার অভাব নাই। ইতিমধ্যে আমার মার কাছে কয়েকজন আসলো, মহিলা আসলো, পুরুষ আসলো, আশ্চর্য হয়ে গেছে তাদের কথা শুনে, এবং বড় বড় আহলে ঘরের সন্তান তারা সব বিয়ে করেনি, কি ব্যাপার? আর সময় পায়। তাহলে একজন লোকের ক্ষুধা লেগেছে, ভাত খায়নি, ভাত খাননি কেন? খাওয়ার সময় হয়নি, এ কথা কি মানা যাবে? বিয়েটা একটা ক্ষুধা, ভাতের একটা ক্ষুধা। যখন আদমকে সৃষ্টি করা হয় তো ইবলিস ঘুরে ঘুরে দেখছে যে আল্লাহ কি বানাইল দেখি, ঘুরে ফিরে দেখা যার পেট আছে, তখন ইবলিস খুব খুশি। পেট যখন আসে ও কখনই নিজেকে ধরে রাখতে পারবে না। তো পেট তোর সবারই আছে বেটা, আপনি যতই সুবিগিরি করো তোমার পেট নাই। পেট থাকা মানেই তোমার যৌন ক্ষুধা আছে, গোশত ভাত খাওয়ারও ক্ষুধা আছে। তুমি গোশত ভাত ঠিক মতো খাও, যৌন ক্ষুধা কোথায় মিটাও? এই প্রশ্নের কোন জবাব নেই, কারণ গোপন ব্যাপার স্যাপার। তো চারটে সাক্ষী লাগে, কে সাক্ষী বানাবে? সাবধান, যারা বিয়ে থেকে দূরে থাকো তারা কোরআন এবং হাদিসের নির্দেশনা মেনে চলো, আর নাহলে পথভ্রষ্ট হয়ে ও ড্রেনে পড়ে থাকা লাগবে, অত সহজ নয়। কোরআন হাদিসের বিধান চিরন্তন সত্য, এর বাইরে গিয়ে নিজেকে স্ট্যান্ড করাটা খুব মুশকিল আছে, টিকতে পারবে না। বিয়ে করার ব্যাপারে নির্দেশনা আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ আগে দিয়েছেন, ওয়ালা তুনকিল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা কোন মুশরিক মেয়েকে বিবাহ করো না যতক্ষণ তারা ইমান না আনে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাও আজাবাতকুম। একটা মুশরিক মেয়ে, অমুসলিম মেয়ে উত্তম, মুমিন মেয়ে চাইতে কখনোই উত্তম নয়, যদিও তোমাদেরকে তার সৌন্দর্য আকৃষ্ট করে। আকিদাটা সবার আগে। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা পর্যন্ত তাদের ছেলেমেয়েদেরকে এখন খ্রিস্টানদের সঙ্গে বিয়ে দিচ্ছে, আহলে কিতাবের সঙ্গে বিয়ে জায়েজ আছে বলেই কিছু কিছু মাওলানা সাহেব ফতোয়া দিয়ে থাকেন। আল্লাহ নবী জমানের আহলে কিতাব আর আজকেরকে আহলে কিতাব এক নয়। শেষ নবী আসার পরে বিগত সমস্ত দিন মনসুখ একটু আগে তো শুনলেন আল্লাহ নবী বিদায় হজের শেষ ভাষণ, ইহুদি হও নাসার হও আমার দিন না মানলে তুমি জাহান্নামী, তো জাহান্নামী ছেলের সঙ্গে বিয়ে দেবেন নাকি আপনি? পরিষ্কার, এ যুগের ইহুদি নাসাররা কখনই সে যুগের আহলে কিতাবের সঙ্গে তুলনীয় নয়। অত এদের মেয়ের সঙ্গে বিয়ে করা কোন মুসলিমের উচিত নয়। ছেলে হোক আর মেয়ে হোক, যতক্ষণ সে দিন পরিত্যাগ করে ইসলাম কবুল না করবে তার সঙ্গে বিয়ে হবে না। এমনকি তারকা চিত্র তারকা জগতের নাম করা নাম করা বলিউড তারকা হলিউড তারকা নাম শুনি আমরা, তারাও পর্যন্ত ইসলাম কবুল করার পরে বিয়ে করতেছে। কদিন আগে ওয়াসিম আকরাম বিয়ে হল একসাথে। অথচ আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা কিছুই মানতে পারে আরেকজন, অহংকারে বুঁদ হয়ে তারা স্বেচ্ছাচারিতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, তাদের ছেলেমেয়েদেরকে বিয়ে দিচ্ছে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, আর গর্ব করছে জেন্ডার বৈষম্য মানি না, সবাই ভাই বোন, কিসের আবার ধর্মের পার্থক্য? জি না, আপনি বললে তো হবে না। বাদ্দালা দিন ফাক্তুলুহু, যে ইসলাম পরিত্যাগ করলে তাকে কতল করো, এটা হল ইসলামের বিধান। মুসলমান হবে ইসলাম বাদ দিয়ে কুফরি কবুল করবে, এরপরও তুমি ভাববে আমি আর সে সমান, এটা চলবে না। আল্লাহ বলছেন ওলা তানকিল মুশরিকাহ, তোমরা মুশরিক মেয়েদের বিয়ে করো না, হাত্তাই উমেন না, ওলা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওলা ওয়া আজাবাতকুম, একজন মুমিনা নারী অধিকতর উত্তম একজন মুশরিক নারীর চাইতে, ওলা ওয়া আজাবাতকুম, যদিও সে তোমাকে আকৃষ্ট করে, ওলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমাদের মেয়েদেরকে কোন মুশরিক ছেলের সঙ্গে বিয়ে দেও না যতক্ষণ না ওই ছেলেটি মুসলিম না হয়। ওলা আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, একজন মুমিন ছেলে নিঃসন্দেহে উত্তম মুশরিক ছেলের চাইতে, যদিও ওই মুশরিক তোমাকে তার সৌন্দর্য তার অর্থ সম্পদ তোমাকে আকৃষ্ট করে। উলায়কা ইয়াদউন ইলা আন-নার ওয়াল্লাহু ইয়াদউ ইলা আল-জান্নাহ ওয়াল মাগফিরাহ, কি চমৎকার কথা! এখানে যে পার্থক্য, কারণ কাফের ছেলে বা মেয়ে তার জাহান্নামের দিকে আহ্বান করে, আল্লাহ তোমাদেরকে জান্নাত ও মাগফিরাতের দিকে আহ্বান করে। বাস চূড়ান্ত, একবার চূড়ান্ত ফয়সালা হয়ে গেল এখানে। আপনার ঘরের স্ত্রী কাফের মেয়ে অথবা আপনার স্বামী কাফের বা মুশরিক, স্বামী আপনাকে ডাকবে জাহান্নামের পথে আর আপনি ডাকবেন স্বামীকে জান্নাতের পথে, এটা কি হয়? এক ঘরে দুই পীর হয় নাকি? কোশ্চিন কালো, এটা চলে না, এই বিয়ে বাতিল। ওয়াইবাইনু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ পাক তার আয়াতসমূহকে মানুষের জন্য ব্যাখ্যা করে দিয়েছেন এজন্য যেন তারা উপদেশ গ্রহণ করে। আমরা কি উপদেশ গ্রহণ করতে রাজি আছি? নাই, উপদেশ শুনতে রাজি আছি কিন্তু মানতে রাজি নাই। এটাই হচ্ছে আমাদের চরিত্র, এটা ইহুদি চরিত্র। ইহুদিরা বলতো সামেনা ও আসায়না, শুনলাম অবাধ্যতা করলাম, আর মুসলমানরা কি বলে সামেনা ও আতায়না, শুনলাম মান্য করলাম। এটি তো পার্থক্য মুসলিমের সঙ্গে ইহুদিদের সঙ্গে। এমন মুসলমান আমরা হয়ে গেছি শুনতে, ও স্যার আজকে ভালোই ভাষণ দিল গো, এখান থেকে বেরিয়ে এরিয়া পার হলে সব ভাষণ শেষ, এইটা চলবে না, শুনতে হবে মানতে হবে তাই মুসলিম, আমি জাহান্নামের খোরাক হতে হবে। সুরে বাকারা 221 নম্বর আয়াত, বাড়ি ভালো তফসির দেখে নিন। এবার বিয়ে করবেন কি দিয়ে? একজন মেয়েকে ধরে নিয়ে বিয়ে করবেন নিজে নিজে বলে হবে? কোর্ট ম্যারেজ, আমরা এখন নাম দিয়ে সুন্দর হয় কোর্ট, বাবা জানে না, মা জানে না, ভাই জানে, অভিভাবক কোন খবর নেই, একটা মেয়েটিকে হুন্ডাকে উঠে নিয়ে চল তোর বিয়ে করে কাজের বাসাকে, কাজই ভয় ভরে করবে, সমাজের খাতা লিখে দিল হয়ে গেল বিয়ে। জি না, ওয়াতু হুন্ন সাদাকাতু হিন্ন নেহলা, ও মেয়ের কাছে বিয়ের আগে তাকে মোহরানা দাও, নেহলা মানে ফরিদা, এই মোহরানাটা নফল নয় ফরজ। আজকাল আপনারা বিয়ে করেন মোহরানার লেখেন 10 লাখ টাকা, যেওয়ার বেলা লবডাঙ্কা ফাঁকা, মরার সময় বলে এই তাড়াতাড়ি মাপঠাপ করে দিয়ে মরে যাচ্ছে লোকটা, আচ্ছা ঋণ করে মরবি? সব হুজুরা চাষা মাসাজ গিয়ে বলে মহিলাটাকে, মহিলাকে বলে তুমি তোমার স্বামীটাকে কে জাহান্নামে দিবে নাকি? মহিলা দুর্বল হয়ে ঠিক আছে মাফ করে দিলাম। কি চমৎকার ইসলামী সমাজ বাংলাদেশে চলছে! চলবে না, বিয়ে যখন করবেন বিয়ের অনুষ্ঠানে নগদ দিবেন, অল্প দেন তাও ভালো কিন্তু নগদ দিবেন। স্ত্রীর ইজ্জতের মূল্য আছে, তাকে আপনি ফাঁকা ফাঁকি প্রতারণায় ফেলতে পারেন না। গহনাপত্র দিচ্ছেন আপনারা, ওটো আবার মোহরানা ধরে দিচ্ছেন, ঠিক না? গহরানের মাথার মধ্যে আসবে, শাড়ি কাপড় চোপড় জুতা স্যান্ডেল যা এগুলো দেন এগুলো মাথা, মোহর হবে যেটা তার সরাসরি কাজে লাগে। অবশ্য এখন কোন কোন আলেম বলছে সোনাটাও তার অন্তর্ভুক্ত করে নিয়েছেন অনেকে, ঠিক আছে নেন, সোনাটা মূলত অলংকার, অল্প কিছু হলেও আপনাকে মোহর দিতে হবে। আপনি বলবো বাপরে বাপ এত টাকা পাই কোথায়? হ্যাঁ, মনে রাখবেন আহাক্কু শুরুত, সবচেয়ে বড় শর্ত হচ্ছে মোহরানা। মোহরানা থেকে যদি মাহরুম করেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিভাবে মেলামেশা করবেন, হুকুম অমান্য করে চিন্তা ভাবনা করবেন। এজন্য ইসলামে মোহরানা সহজ করা হয়েছে। ওমর ফারুক খুতবা দিচ্ছেন, হে যুবকরা, যদি মোহর বৃদ্ধি করা তোমাদের সম্মান বৃদ্ধির কারণ হয়তো, তাহলে আমার রসুল সবচেয়ে বেশি বেশি মোহর দিতেন, তিনি তার কোন স্ত্রীকে 12,000 উকিয়ার বেশি মোহর দেন নাই। তোমরা কম মোহরানা ধার্য করো, তাহলে বিবাহ সহজ হবে, জেনা কঠিন হবে। ইসলামী সমাজে বিবাহ সহজ করার ব্যবস্থা আছে। কিভাবে? আল্লাহ রসুলের সামনে একজন যুবক এসে বলছে, আল্লাহ রসুল আমি বিবাহ করতে চাই কিন্তু আমার তো টাকা পয়সা নেই, কি করবো? এই বেটা তুমি কি কোরআন পড়তে জানো? হ্যাঁ জানি। একটা মেয়েকে সে আগে ঠিক করেছে, পছন্দ করেছে, সে বিয়ে করবে কিন্তু টাকা পয়সা নাই। তখন তিনি বললেন, যাও তোমাকে এর সঙ্গে বিবাহ দিলাম, শর্ত হলো তুমি তাকে কোরআন শিখাবে। টাকা লাগলো? কত ইজি ইসলামের এই বিবাহ পদ্ধতিটা, যারা জানে না তারা না হচ্ছে মুশকিল। আলীতে একেবারে আফকারুল ফোকারা বললো, হ্যাঁ গরিব মানে কি আচ্ছা রকম গরিব, আলী হচ্ছে আল্লাহ নবীর জামাই। আলী তুমি বিয়ে করতে আসছো, কিছু নিয়ে আসছো? হে রসুল জানো তো আমার তরবের সাথে কিছু নেই, এক কম সব শেষ, এই তরবারিটা পুঁজি আমার, তো না ওটাতে হবে না। তো লোহার একটা বর্মস্ত্রী ছিল, বাস বাস ওইটা দিয়ে হলো মোহর দেওয়া লাগে, মোহর ছাড়া আমার মেয়ের কাছে আসতে পারবো না। আব্দুর রহমান আউফ একদিন এসছে, কি আব্দুর রহমান বলে খুশি খুশি দেখা যাচ্ছে, তো আমি বিয়ে করেছি, মোহর দিয়েছ? হ্যাঁ দিয়েছি। কি দিয়েছ? ছোট্ট এক টুকরা সোনার, বাস ঠিক আছে। এই যে বিষয়গুলো হাদিসে এসছে, অল্প হোক বেশি হোক, আপনি যে আপনার স্ত্রীকে সম্মান করলেন তার প্রমাণ হিসেবে আপনাকে মোহরান পরিশোধ করতে হবে, নগদ মোহর দেওয়ার অভ্যাস করুন, বাকিতে দেওয়া যায় যাচ্ছে বলে চিরকাল করতেই থাকবেন এটা বাদ দেন। একটা মেয়েকে বিয়ে করার সময় চারটা বস্তু দেখতে হয়, মা আলেহা বলে হাসাবিহা বা জামালিহা ও দিন ফসফর এই জাতের দিন, তার মাল দেখতে হয়, তার মর্যাদা দেখতে হয়, তার সৌন্দর্য দেখতে হয় এবং তার দিন দেখতে হয়। এই চারটা জিনিস বলার পরে আল্লাহ শেষে গিয়ে যে কথা বললেন, ফসফর এই জাতের দিন, তোমরা দিনকে অগ্রাধিকার দাও। আমরা খুঁজি বেড়াই কোন মহিলার চেয়ে আমরা কত সাদা, তাই না? সাদা না হলে মহিলাদের তাকানোই হবে না। ঠিক মেয়েরও দেখে আমার স্বামীটা কতটা সাদা দেখি, আমার ওই বোনের চেয়ে এই বোনের যদি সাদা একটু কম হয়ে যায় তাহলে তো হলো না, জি না। সাদা কালো আল্লাহ সৃষ্টি, আপনার সৃষ্টি নয়। অনেক কালো বাপমার মেয়ে এত সাদা, আমার নিজের আত্মীয়ের মধ্যে আছে, আমার নিজের আশ্চর্য হয়ে যায়, ইয়ে কোথেকে আসলো, ওর বাবাও কালো, মাও কালো, দাদাও কালো, ওর নানাও কালো, কালোই কালো, সব কালো, অথচ ও বাচ্চা হচ্ছে একবার পাঠানের বাচ্চা, করতে হচ্ছে আল্লাহ জানে, সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর করতে হবে। মানুষের রং দেখে যখন ফয়সলা করেন তাহলে আমরা হাদিসের বিরোধিতা করলেন, দেখবেন তোমার দিন আছে কিনা, যদি ওই মেয়ের দিন থাকে আর দিনদার মেয়েকে যদি কেউ অস্বীকার করে অগ্রাহ্য করে, সে সরাসরি আল্লাহ রসুলের অবাধ্যতা করলো। খবরদার ছেলেরা যারা আছো, বিয়ে করার সময় দিন খুঁজবে, দেখবে তার মায়ের মধ্যে, তার ওই মেয়েটার মধ্যে দিন আছে কিনা, মেয়েটার মায়ের মধ্যে দিন আছে কিনা, বাপের মধ্যে দিন আছে কিনা। আলহামদুলিল্লাহ দিন থাকলে আর ডানি বা তাকাবে না, কিছুই দরকার নাই, চারটের মধ্যে তিনটা বাতিল একটাই যথেষ্ট। বংশ অনেক সময় বড় ছোট হতে পারে, 100% কুফু হবে এটা স্যার পাগল ছাড়া কেউ বলে না, 100% কখনোই সমান সমান হতে পারে না, বাপের বংশ এবং মেয়ের বংশ হয় না। এই জন্য আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, যদি দিন তুমি দেখো ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে আছে, তা দুই দিনদার ছেলে মেয়ের মধ্যে বিবাহ দিয়ে দাও, আনকে হো তোমরা বিয়ে দিয়ে দাও, ভাষাটা খেয়াল করছেন? যদি কোনো মেয়ে নিজে নিজে বিবাহ করে, আল্লাহ রাসূল বলেছেন জেনা করলো, মেয়ে কখন নিজে বিবাহ করতে পারে না, ফাইয়ুমা ইমরাতিন নাকাত বেগারিসনি ওয়ালিহা ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনটা বাতিল বলছে। যদি কোনো মেয়ে বেগারিসনি ওয়ালি অর্থাৎ তার অভিভাবককে অনুমতি না নিয়ে বিবাহ করে, তার বিয়ে বাতিল বাতিল বাতিল, কঠিন নির্দেশনা আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। অন্য হাদিসে আসছে সে জেনা করল, অতএব মায়েরা সাবধান, যেন লেখাপড়া শিখেছে বলে ভেবো না যে আমি সবকিছু জানি সব পারি, না, তোমাকে সবকিছু পারার অধিকার আল্লাহ নবী দেন নাই, তোমাকে পারতে গেলে অভিভাবককে নিয়ে পারতে হবে, বাপ না থাকলে চাচা আছে, চাচা না থাকলে বড় ভাই আছে, কেউ না কেউ থাকবে তো, অভিভাবক নিঃসন্দেহে আছে কোনো মেয়ের, অভিভাবক বিহীন কোনো মেয়ে এককভাবে বিয়ে করতে পারে না। আল্লাহ রাসূল উৎসাহ দিচ্ছেন যুবকদেরকে, দেখো আর দুনিয়া মাতা ও খায়রুল মাতা দুনিয়াল মারাতু সালিহা, সমস্ত দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুণ্যশীলা নারী, তোমার স্ত্রী যদি নেককার হয় তো জীবনে আর কিছুই পাওয়া তোমার দরকার নাই, তুমি দালান কোঠার মালিক হও, স্ত্রী যদি অসতী হয় তোমার মতন অসুখী দুনিয়াতে আর কেউ নাই, আর থাকো কুড়ে ঘরে, স্ত্রী যদি পুণ্যশীলা হয় তোমার মতো সুখী দুনিয়াতে আর একজনও নাই, অতএব হে পুরুষ সাবধান, তুমি ওই মেয়েদেরকে বিবাহ করো যারা দিনদার, যাদের দিকে তাকালে তুমি খুশি হবে, যারা তোমার দিকে তাকালে খুশি হয়, যারা তোমার সঙ্গে তার সুখ অসুখে সবকিছু মেনে নিয়েছে, ওই মেয়েটি হলো তোমার জীবনের সবচেয়ে সব সময়ের সঙ্গী, কারণ লিতাস কোনো ইলাইহা করে এসছে, যে মেয়ের কাছে গিয়ে তুমি শান্তি পাবে সেটাই তোমার স্ত্রী। অথবা যে কোনো মহিলা রূপগুণ দেখে ঝাঁপ দিয়ে পড়লে চলবে না, দিনদার সবার আগে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, দেখো আকমাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম রাওয়াহু তিরমিজি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে তার নারীর তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এটা দিয়ে বোঝা গেল কিয়ামতের দিন বিচারের সময় স্ত্রী যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় তা আপনার জান্নাত শেষ। স্ত্রী যদি বলে হে আল্লাহ হে আল্লাহ বিচার তো করলেন ওর হজ দেখে আর তামাক তো দেখে ওমরা দেখে টুপি দেখে দাঁড়িয়ে দেখে কিন্তু আমারটা জিজ্ঞেস করলেন না যে আমার উপরে যা জুলুম করেছে আমি জীবনে তা ভুলতে পারবো না, আমার জুলুম আমি মুখ বুঝে সহ্য করেছি, কোনদিন মানুষকে বলতে পারি না, যেই বলবো সেই মারবে। আজকে আল্লাহ তোমার সামনে বলছি আমার উপরে চূড়ান্ত জুলুম করেছে, মানসিক যন্ত্রণা দিয়েছে, দৈহিক যন্ত্রণা দিয়েছে, কাউকে বলার সুযোগ আমার হয়নি, আজ আল্লাহ তুমি বিচার করো, বাস শেষ, সবকিছু শেষ, সরাসরি জাহান্নাম। কিসের তোমার জান্নাত? সারা জিন্দগি ওর হজ করা উমরা করো, টাকা হাজার হাজার লাখ টাকা দান করো, বইয়ের খবর নাও না, চলবে না? ওই ওই নির্যাতিতা স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। সাবধান মানুষ, যদি কারো দুটা স্ত্রী থাকে, এক স্ত্রীর সঙ্গে অবিচার করে, কেমন দিন তাকে আল্লাহ পাক উঠাবেন, এক সাইড প্যারালাইজড হিসাবে উঠাবেন, এক অঙ্গ থাকবেই না তার, ওইভাবে তাকে উঠাবেন, সমস্ত লোক দেখবে ইলেকট্রিক অবস্থা কেন, আমরা সবাই দুটা পা দুই হাত নড়ছি, এর কি অবস্থা? সবাই জানবে এই লোকটি তার অন্য স্ত্রীর সঙ্গে অবিচার করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার শাস্তি শুরু হয়ে গেছে। অতএব যাদের বাড়ি দুটো স্ত্রী আছে বা একাধিক স্ত্রী আছে, সাবধান, সবার প্রতি সমতা বিধান করা ইসলামের নির্দেশ, না পারেন একটা বিয়ে করেন, তথাপি সুবিচার করতে হবে, এর বাইরে যাওয়ার কোন ক্ষমতা নেই। বিয়ে করলেন ভালো কথা, বউ বাড়ি নিয়ে গেলেন, ট্র্যাডিশন কি আপনাদের? ও এক বছর পরে যে মেয়ে উঠাবো, তাই না? বিয়ে হয়ে গেল, কলমা কত যে ভাগ ভাগ হয়েছে, কলমা হয়, আগদ হয়, বউ স্বামীর মুখ দেখে না, স্বামী বউয়ের কাছে আসতে পারে না, কারণ বাপ বা উভয় পক্ষের সম্মতি, অভিভাবকদের নিয়ম হচ্ছে এই যে সবাই থাকে দেশে বিদেশে, দেশে ফিরবে অমুক সময়, শেষ মেয়েকে বউ উঠাবো, এখন আলি তো একাকে কেমন দেখাচ্ছে, হবে না, এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী আইন, খবরদার, এটা বাতিল করেন। বিয়ে হয়ে যাওয়ার পরে স্ত্রীকে বা স্বামীকে পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যে অভিভাবক বাধা দেয়, ওই অভিভাবক অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে না, তারা অভিভাবক তো বাতিল করে দিতে হবে। বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ থাকার, দূরত্ব থাকার কোন সুযোগ নাই, তাদেরকে আপনি শাদী করেন কি না করেন সে আপনার ব্যাপার, ওটার সঙ্গে বিয়ের কোন সম্পর্ক নাই, এটা যেন মনে থাকে। লাবুদ্দলিল উরসে ওলিমা, যখনই আপনি বিয়ে করলেন তারপরেই আপনাকে ওলিমা করতে হবে। স্ত্রী স্বামীর বাড়িতে যাবে, সেখানে এক দুই ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে আপনাকে ওলিমা করতেই হবে, কিছুই না থাকলেও এক লোকমা খাবার দিয়ে হলেও আপনাকে ওলিমা করতে হবে, বন্ধু বান্ধব ডেকে নিয়ে, অত সহজ মনে করবেন না। আপনি বলছেন বিয়ে করা খুব কঠিন, টাকা পয়সা নেই, আল্লাহ নবী বিয়ে করেন নেই, টাকা পয়সা তার ছিল নাকি, তার ব্যবসা বাণিজ্য ছিল না, চাকরি বাকরি ছিল, খায়বার যুদ্ধ থেকে বের হয়েছেন, রাস্তা সাফিয়া বিন ইবনে আখতাবের সঙ্গে বিয়ে হচ্ছে, তিনি দেখলেন সর্বনাশ, ওলিমা করবো কি দিয়ে, বিয়ের খরচ দিতে নাই, সাহাবিদেরকে ডাকলেন, এই সাহাবিরা যার যার তা নিয়ে আসো, বিয়ের খরচ আমার নাই, ওলিমার দেওয়ার ক্ষমতাও নাই, নিয়ে আসো। উম্মে সুলাইম আনাসের মা, উনি নিয়ে আসলেন এক গামলা ভরে খানাপিনা, আর একজন নিয়ে আসলো খেজুর, কেউ নিয়ে আসলো, মানে যে যা পাইছে, এত বেশি জমি গেল যে তিন দিন ধরে খেয়ে শেষ হয়। তো বোঝা গেল কি, বিয়েতে বন্ধু বান্ধবরা সাহায্য করবে, এজন্য শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি আদাবুজ জেফাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, মুশারাকাতুল আগনিয়া ফিল ওলিমা, বিবাহ এবং ওলিমার ক্ষেত্রে যাদের মধ্যে অতিরিক্ত সম্পদ আছে, গণী যারা, যাদের সক্ষম সচ্ছল, তারা সেখানে শরিক হবে, ওলিমা করাটা ওয়াজিব, ওলিমা আপনি পিছাইতে পারেন না, আপনাকে তিন দিনের মধ্যে করতে হবে, এর বাইরে কোন সুন্নত নাই। আল্লাহ রাসূলের ভাষাটা শুনে দি, মান কানা ইনদাহু ফাদলু যাদিন ফালি আতিনা বিহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। এই যার কাছে সম্পদ আছে অতিরিক্ত, সব আমার কাছে নিয়ে আসো, কি হবে বললাম, বেটা শোনো, আমি বিয়ে করেছি, তা খাবো কি, বউরে কি খাবো, নিয়ে আসো সব। অনেকে লজ্জাবোধ করে, তাই তো, আপনারা গিফট নেওয়ার জন্য খুব পাগল, রাইস কুকার কি সব নামটা আজকাল বের হয়েছে, গাদা গাদা নিয়ে যাচ্ছেন, বেড়া তো বলতে টাকাই নাই, তার উপায়টা কি? আপনাকে যে খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে, তো সে বিরিয়ানি রান্নার টাকা লাগবে না? ওদিকে কার হুঁশ নাই, কাল গিফট নিয়ে ব্যস্ত, জি না, আপনি লজ্জাবোধ করেন ঠিকই আছে, কিন্তু না, আল্লাহ নবী নিজে দেখিয়ে দিয়ে গেছেন যে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে বিবাহ অলিমা দুটোই করা জায়েজ, এবং যদি তারা হিতাকাঙ্ক্ষী হয়, বন্ধু হয়, কোনই আপত্তি করা যাবে না। কথা মনে থাকবে তো, হাদিসটা ফলো করার চেষ্টা করুন, দেখবেন সমাজে যারা আমাদের গরিব ছেলেরা আছে, গরিব মেয়েরা আছে, তাদের বিবাহ খুব সহজে হয়ে যাবে। গরিব মেয়ের বাপ শুধু আনুষ্ঠানিকতা নির্বাহ করতে পারবে না, বিধায় বিয়ের থেকে বিয়ে থেকে দূরে থাকেন, বিয়ে দেবো এত টাকা পাবো কোথায়, ছেলে মনে করে তাই বিয়ে দেবো এত টাকা পাবো কোথায়, টাকা পাবো কোথায়, এই কথা যেন মুসলিম সমাজের না আসে। এদের সমাজে যারা বসবাস করে তাদের সবারই দায়িত্ব হল ও টাকার ব্যবস্থা করা, এটা কোন লোন নয়, দয়া করে ঋণ মনে করবেন না, সাহায্য মনে করুন। ভাই ভাইকে যেমন সাহায্য করে ঠিক অনুরূপ ভাবে, আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দু ফি আউনি আখিহে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ বান্দার সাহায্যে যতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার আর এক ভাইয়ের সাহায্যে থাকে। আমরা কি হাদিসগুলো মানতে পারি না? আমরা নিজের আপন ভাইকে পর্যন্ত লোন দিচ্ছি, তার কাছে জমি কিনে নিচ্ছি, কিছু বিনিময়ে কিন্তু দিচ্ছি, নিজের রক্ত রক্ত ভাই, একে মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, ভাইটা বিপদে পড়েছে, আমি তাকে হয়তো 1000 টাকা দেবো, এই তোর এক বিঘে জমি দি, আর না দেবে না কেন, ভাইকে সাহায্য করবে তুমি ফ্রি, লিল্লা কর্জ হাসানা দেবে, কোন কর্জের দরকার নেই, আমিও যা ভাইও তাই, একই বাপ মার সন্তান, তাই সাহায্য করবো লিল্লা। এই মানসিকতা যদি গ্রহ না করে ইসলামের সমাজে, সমাজ টিকতে পারে না, বিষয়গুলো খেয়াল রাখবে। ওলিমা খানায় সম্পর্কে দুটো হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলছেন দেখো ইজা দুআ আহাদুকুম ওলিমা ফালিয়াজিব, যখন তোমাদেরকে ওলিমা খানার দাওয়াত দেওয়া হবে তখন তোমরা অবশ্যই সে দাওয়াত কবুল করবে। অফিরাওয়ায়াতিন ফালিয়াজিব উরসান কানা আও নাহবাহু, সে ওলিমা হোক বা বিবাহ হোক, এই ধরনের দাওয়াত পেলে তোমরা অবশ্যই যাবে। তাইমা ওয়াইন তারাকা, তুমি যে হয় খাও নয় খাওয়া বাদ দাও, এমনকি বলে যদি তুমি নফল সিয়াম থাকো তো দাওয়াত পাওয়ার পরে সিয়াম পরিত্যাগ করো, খাওয়ায় অংশগ্রহণ করো, কারণ এতে তোমার ভাই খুশি হবে। এরপর আরো কঠিন ভাষা আসছে, ওমান তারাকা দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু মুত্তাফাক আলাইহি, যে ব্যক্তি ওলিমা বা বিয়ের দাওয়াত প্রত্যাখ্যান করল সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করল। কঠিন কথা হচ্ছে না, বোঝা গেল, বিবাহ ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র বন্ধনের এই অনুষ্ঠানে যদি মুসলমান পরস্পরকে সহযোগিতা না করে, উৎসাহিত না করে, আল্লাহ খুব নাখোশ হন। আর একটা বিষয় রয়েছে, ওলিমায়ে খানা আমরা খালি বড়লোক দাওয়াত করি, গরিবদের বাদ দেই, তাই না? এটা একটা কারণ, গরিবরা তো গিফট দেবে না, বড়লোক দাওয়াত দিলে সবগুলো দেখা দিলে কিছু পাওয়া টাওয়া যাবে, জি না, এটা চলবে না। ওয়াইয়া দাউ সালিহিন ইলাল ওয়ালিমা, তুমি ওলিমা খানায় নেককার সৎকর্মশীল মানুষকে দাওয়াত দাও, সৎকর্মশীল মানুষ ধনীও হতে পারে গরিবও হতে পারে। নিকৃষ্ট ওলিমা হচ্ছে ওইটা যেখানে খালি বাসাই করে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে বাদ দেওয়া হয়। আল্লাহ রাসূলের কঠোর নির্দেশ, সব লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমাক ইল্লা তাকিয়ুন, রাওয়াহু আবু দাউদ। তুমি নেককার মানুষরা মুমিন মানুষরা কারোর সঙ্গে বন্ধুত্ব করো না, তার সঙ্গে বসো না, আর তোমার খাদ্য যেন মুত্তাকির পরাজগার লোক ব্যতীত কেউ না খায়। এজন্য তিনি দোয়া করতেন খাওয়ানা খানা পিনার পরে, আফতার ইন্দাকুম সাইমুন ওয়া আকালা তুআমাকুল আবরার ওয়া সাল্লাতু আলাইকুল মালায়েকা, যখন আপনারা কোন বাড়িতে খাওয়া দাওয়াত খাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আতিম মান আতআমানা ওয়া সাকিম মান সাকানা, হে আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন তুমি তাকে খাদ্য দান করো, যিনি আমাকে পান করালেন তুমি তাকে পান করাও, হে আল্লাহ তোমার কাছে দোয়া করছি এই বাড়িওয়ালার জন্য, কি আফতারা ইন্দাকুম সাইমুন, তোমার বাড়িতে যেন সায়েম যারা তারাই ইফতার করে, ওয়া আকালা তুআমাকুল আবরার, তোমার বাড়িতে যেন নেককার মানুষেরা খাদ্য খায়, ও সাল্লাত আলাইকুল মালাইকা, তোমাদের এই বাড়িতে যেন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। এই দোয়া আল্লাহর রাসূল করতেন নেককার মানুষের বাড়িতে খাওয়া দাওয়ার পরে, আমরা যদি এই দোয়াগুলো জানি এবং এই দোয়াগুলো করি, ইনশাল্লাহ ওই মেজবান বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। মেজবান যদি দোয়ার অর্থ বুঝেন তো তিনিও নেককার হওয়ার চেষ্টা করবেন। দেখা গেল যে অলিমাখানা, বিবাহ ইত্যাদিগুলো সবই অত্যন্ত পবিত্র অনুষ্ঠান ইসলামের কাছে, আর এগুলোকে যেন আমরা অপবিত্র পাপানুষ্ঠানে পরিণত না করি। ঢোল বাজিয়ে, ভিডিও করে, গান বাজনা নাচনা দিয়ে এত নষ্ট করে ফেলা হচ্ছে আমাদের অনুষ্ঠানগুলো, যেগুলো এখন বিবাহ অনুষ্ঠানের বদলে হয়ে গেছে পাপের অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। এগুলোতে আপনারা সাবধান থাকবেন। আমরা শুনেছি এত দমচলে অসংখ্য রকম বেদাত চালু আছে, দুই একটা বললে আপনাদের এলেমের জন্য বলছে, আমি শুনিনি কখন, গত সপ্তাহে শুনেছি, আশ্চর্য ব্যাপার। বিয়ের সময় মেয়ের পায়ের কাছে আগুন ধরিয়ে রাখা হয়, দাদি নানিরা এগুলো বেশি করে, কেন যে মেয়ে বিয়ের পরে দুঃখ কষ্ট যেন ভোগ না করে, সব দুঃখ কষ্ট আগুনে পুড়িয়ে দেওয়া হল। বিয়ের রাত্রিতে মেয়ের হাত দুটাকে মালসা এক গামলা পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়, কেন রাখা হয়, এই পানিতে হাত দিয়ে যেন মেয়েটা শান্তি পাচ্ছে, বিয়ের পরে সারা জীবন যেন এই শান্তিতে থাকে, বোঝেন। বিয়ের সময় ক্ষীর খাওয়ানোর নাম করে পুরো ব্যবসা চলে, আরে বাবা ক্ষীর খাওয়ায় খা, ওর সঙ্গে টাকা দিতে হবে, টাকা ছাড়া ক্ষীর খাওয়ানো যাবে না, এটা ব্যবসার অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে, এগুলো চলবে না। আর যে ভিডিও আর এর তো হিসাব নাই, গান বাজনা ইত্যাদি মেলা কিছু এসব বাতিল, বিউটি পার্লার বিয়ের সঙ্গে এখন অপরিহার্য হয়ে গেছে, বিউটি পার্লার বাতিল। যার নিজস্ব যে রূপ আল্লাহ পাক দিয়েছেন ওই রূপটাকে আপনি উন্নত করতে পারেন, সেখানে ইসলামী অনুষ্ঠান করুন, মেয়েটা যখন বিয়ে দিচ্ছেন সেখানে মেয়েটাকে খুশি করার নির্দেশ হাদিসে এসছে, আপনি সেখানে ইসলামী অনুষ্ঠান করেন, হামদ নাচ শুনান, বিয়ে সংক্রান্ত গজল শুনান, মেয়েটার মধ্যে শুধু মেয়েরাই থাকবে, কোন পুরুষ সেখানে তাকাবে না, নিজের নিকটাত্মীয় সেরা বাহিরে কেউ থাকবে না। এমনি করে কঠোরভাবে যদি আপনারা বিবাহ অনুষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারেন, ইনশাআল্লাহ বিবাহে আল্লাহর রহমত নাজিল হবে। যদি এগুলো পরিহার না করেন বিবাহে আল্লাহর গজব আসবে। আমরা দোয়া করি মুসলমানদের বিবাহ অনুষ্ঠান যেন পবিত্র অনুষ্ঠান হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন, এবং ছেলেদেরকে নেককার দিনদার ছেলে এবং মেয়েদের মধ্যে যদি বিবাহ সহজ হয় আপনারা সকলে সামাজিকভাবে সে চেষ্টা করবেন, অভিভাবকরা এবং যারা বন্ধুরা আছেন তারা সবাই এদিকে পরস্পরকে সাহায্য করলে ছেলেদের বিবাহ সহজ হবে, মেয়েদের বিবাহ সহজ হবে। বিবাহ যদি সমাজে সহজ থাকে জেনা কঠিন হবে, আর যদি বিবাহ কঠিন হয়ে যায় মনে রাখবেন সমাজ জেনা ব্যবচারে ভরে যাবে, আর যখনই যে সমাজে জেনা ব্যবচারে বৃদ্ধি পাবে সে সমাজে আল্লাহর গজব নাজিল হবে। বিগত সভ্যতাগুলো সব ধ্বংস হয়ে গেছে, আসিরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, রোমক সভ্যতা, হরপ্প মহঞ্জোদার সভ্যতা, সব ধ্বংসের ইতিহাস পড়ে দেখুন, সব ধ্বংসের মূলে ছিল নারী এবং মদ। নারী এবং মদের এই স্বেচ্ছাচারিতা দূর করার জন্য ইসলাম বিবাহকে সহজ করে দিয়েছে। এই সহজ বিবাহকে আপনারা কঠিন করবেন না। যখনই ছেলে বা মেয়ে বড় হবে চেষ্টা করুন সহজে বিবাহ শেষ করে দেওয়ার জন্য, কোন অজুহাত দেওয়া ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিবাহের এই পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।